ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم محترم حاضرين আমার যতদূর মনে পড়ে গত রমজানে সূরাতুল বাকারার দ্বিতীয় রুকু শেষ হয়েছিল। দ্বিতীয় রুকু শুরু হয়েছিল কিনা স্মরণ নাই, এই জন্য আজকে আবার তৃতীয় রুকুর প্রথম থেকে আমি তিলাওয়াত করি। গত বৎসরের আলোচনার সাথে এই বৎসরের আলোচনার কানেকশন ঠিক রাখার জন্য আগে দ্বিতীয় রুকুর সার মর্ম আপনাদের সামনে পেশ করা উচিত। প্রথম রুকুর মাঝামাঝিতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের গুণাবলীর বর্ণনা করছেন। প্রথম রুকুর শেষ দিকে ওই সমস্ত বেদিনদের আলোচনা করছেন যারা ইসলামের সত্যতা বুঝার পরও দুনিয়ার তুচ্ছ স্বার্থের কারণে ইসলাম গ্রহণ করবে না বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এদের ব্যাপারে প্রথম রুকুর শেষের দিকে আল্লাহ বলছেন এদেরকে নসিহত করা না করা বরাবর, এরা ইমান আনবে না, এরা হেদায়েত গ্রহণ করবে। দ্বিতীয় রুকুর প্রথম থেকে শেষ পর্যন্ত প্রায় আরেক শ্রেণীর মানুষের আলোচনা করা হয়, এদেরকে কুরআনের ভাষায় মুনাফিক বলা হয়। তাহলে প্রথম এবং দ্বিতীয় রুকুতে তিন শ্রেণীর মানুষের আলোচনা হয়। প্রথমে মুমিনদের আলোচনা করা হয়েছে, মুমিনদের গুণাবলীর আলোচনা করা হয়, মধ্যে কট্টর বেদিনদের আলোচনা করা হয়, শেষে মুনাফিকদের আলোচনা করা হয়। গত বছর মুনাফিকদের সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদেরকে বলা হয়েছে। মুনাফিক তাদেরকে বলা হয় যারা মিশামিশি মুখে মুখে নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়, আসলে আন্তরিকভাবে তারা ইসলামের বিধানে বিশ্বাসী নয়। এই শ্রেণীর দুঃখাবাজ মুসলমান বলে পরিচয় মিথ্যা পরিচয় দানকারীদেরকে কোরআনের ভাষায় মুনাফিক বলা হয়। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সময় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন মুনাফিকদেরকে হত্যা করার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শের প্রতিবাদে বললেন, যদিও মুনাফিকেরা আন্তরিকভাবে মুমিন নয়, মুখে মুখে মুমিন দাবি করার কারণে সমাজের মানুষ এদেরকে মুসলমান মনে করে। এমতাবস্থায় এদেরকে যদি আমি হত্যা করি, সমাজের লোকেরা বলবে যে মুহাম্মদ নিজের দলের লোকদেরকে হত্যা করে ফেলে, এতে ইসলাম ধর্মের কলঙ্ক হবে সমাজে। এই হেকমতের কারণে, এই কৌশলের কারণে আমি এদেরকে হত্যা করার সিদ্ধান্ত নিতে পারি। প্রকৃতপক্ষে মুসলমানদের আমির মুনাফিকদেরকে হত্যা করতে পারেন, এই অধিকার তার আছে। যদি হত্যা করার মধ্যে সমাজের উপকার মনে করেন, হত্যা করতে পারেন। যদি হত্যা করার মধ্যে সমাজের ক্ষতি মনে করেন, হত্যা না করতে পারেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করার মধ্যে কোনো উপকার নাই মনে করেছে, সমাজের লোকেরা ইসলামের কলঙ্ক করবে। ইসলামের নবী ইসলাম গ্রহণকারীদেরকেও হত্যা করে ফেলে, এই কলঙ্ক উত্থাপন করবে। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদেরকে হত্যা করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করে নবীজিকে জানাইয়া দিতেন কে কে মুনাফিক। আল্লাহর নবী ওহীর মাধ্যমে সমস্ত মুনাফিকদের জানতে পারতেন, চিনতে পারতেন। কিন্তু এদের নাম ব্যক্ত করলে সমাজে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবে, এই কারণে অনেক সময় আল্লাহর রাসূল জেনে শুনেই এদের নাম প্রকাশ করতেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর ওহির দরজা বন্ধ, আর কারো কাছে ওহি আসবে না। কাজেই রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর কে মুনাফিক এটা জানার উপায় নাই, চিনার উপায় নাই। যদি কোনো মুসলমান পরিচয় দানকারীর কাছ থেকে সরাসরি ইসলাম বিরোধী কোনো কথা অথবা সরাসরি ইসলাম বিরোধী কোনো কাজ পরিলক্ষিত হয়, তখনই ধরা পড়বে সে এতদিন মুনাফিক ছিল। যেমন সারা জীবন ভর যে ব্যক্তি নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিয়ে আসছে, এই লোকটা যদি কোনো একদিন বলে রমজান মাসে রোজা ফরজ, এই বিধানে আমি বিশ্বাসী নই, সঙ্গে সঙ্গে প্রমাণ হয়ে যাবে সে এতদিন নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিয়েছিল, আসলে সে মুসলমান নয়, মুনাফিক। নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দানকারী কোনদিন যদি বলে পাঁচ বেলা নামাজ ফরজ আমি বিশ্বাস করি না, এই কথা বলার সাথে সাথে প্রমাণ হয়ে যাবে সে এতদিন মুনাফিক ছিল। মুসলমান হিসেবে পরিচয় দানকারী কোনদিন যদি বলে সুদ হারাম আমি বিশ্বাস করি না, প্রমাণ হয়ে গেল সে মুনাফিক। মুসলমান হিসেবে পরিচয় দানকারী যদি কোনদিন বলে পর্দা ফরজ আমি বিশ্বাস করি না, সঙ্গে সঙ্গে প্রমাণ হয়ে গেল সে মুনাফিক। বুঝিয়া থাকলে হৌকাসা বহল, আপনারা সমাজ মুনাফিক আসেনি, মুনাফিক আসেনি আপনারা সমাজে। সুদ হারাম বিশ্বাস করি না, মুসলমান দাবি করে, মুনাফিক, মুসলমান নয়। পর্দা ফরজ বিশ্বাস করে না, মুসলমান দাবি করে, সে মুসলমান নয়, মুনাফিক। প্রথম দ্বিতীয় রুকুর প্রথম আয়াতি আল্লাহ বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়ামা হুম বিমুমিনিন। এক শ্রেণীর মানুষ আছে যারা বলে আমরা মুমিন, ইমান আনছি, আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন, আসলে এরা মুমিন নয়। মুমিন হওয়াটা তাদের মুখের দাবি মাত্র, আন্তরিকভাবে এরা মুমিন নয়। এই কারণে এই সমস্ত মুনাফিকদেরকে চিহ্নিত করার জন্য আমাদের ভালো রকম স্মরণ রাখা দরকার, মুনাফিক কাকে বলে? যে নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দেয় অথচ অন্তরের দ্বারা ইসলামের কোন অকাট্য বিধানকে অবিশ্বাস করে, ইসলামের যে বিধান দলিল প্রমাণের দ্বারা সুস্পষ্টভাবে সাব্যস্ত হয়ে আছে, এমন কোন বিধানকে যদি কোন মুসলমান পরিচয় দানকারী অবিশ্বাস করে সেই ব্যক্তি মুনাফিক। অবিশ্বাস করে কিনা সেটা তার অন্তরের ব্যাপার, আল্লাহ রসুলকে ওহির মাধ্যমে তার অন্তরের ব্যাপার জানাইয়া দেওয়া হইত। আমরা যেহেতু আলিমুল গায়েব নই, কারো অন্তরের ব্যাপার জানি না, আমাদের কাছে ওহিও আসে না। এই কারণে যতক্ষণ পর্যন্ত আমরা ইসলাম বিরোধী কোন কথা বা কাজ না পাইব, ততক্ষণ পর্যন্ত মুসলমান হিসাবে যারা দাবি করে সবাইকে মুসলমান গণ্য করব। কিন্তু যখন মুসলমান দাবি করনেওয়ালার মধ্যে ইসলাম বিরোধী কথা পাওয়া যাবে, যখন মুসলমান দাবি করনেওয়ালার মধ্যে ইসলাম বিরোধী কাজ পাওয়া যাবে, তখন ওই প্রমাণ হবে সে মনে হবে। রসুলের কাছে আগের থেকেই ওহির মাধ্যমে মুনাফিকদেরকে চিহ্নিত করে দেওয়া হইত। যেহেতু এখন ওহি নাই আর আল্লাহ ছাড়া কেউ গাইব জানে না, এই কারণে আমাদের সমাজের মুনাফিকদেরকে আমরা আগের থেকে চেনার কোন উপায় নাই। যখন বলবে সুদ হারাম মানি না, তখন প্রমাণ হবে সে মুনাফিক। যখন বলবে নামাজ ফরজ মানি না, তখন প্রমাণ হবে সে মুনাফিক। যখন বলবে রোজা ফরজ মানি না, তখন প্রমাণ হবে সে মুনাফিক। যখন বলবে পর্দা ফরজ মানি না, বিশ্বাস করি না, তখন প্রমাণ হবে সে মুনাফিক। গত বছর মুনাফিক সম্পর্কে বিস্তারিত যা কিছু আলোচনা করা হয়েছিল তার সংক্ষিপ্ত সার আজকে আপনাদের সামনে বর্ণনা করা হবে। তাহলে সূরাতুল বাকারার প্রথম দুই আয়াতে এই তিন শ্রেণীর মানুষের আলোচনা হচ্ছে। এক শ্রেণীর খাঁটি মুমিন, দ্বিতীয় শ্রেণীর কট্টর কাফির, তৃতীয় শ্রেণীর মুনাফিক। কাফিরের চেয়ে মুনাফিক বেশি ভয়ঙ্কর, কাফিরের চেয়ে মুনাফিকের অপরাধ শক্ত, কাফিরের চেয়ে মুনাফিকের শাস্তিও কঠিন। একায়েতে আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের অতল তলে তলাইয়া যাবে, অর্থাৎ জাহান্নামের যত নিচের দিকে যাবে ততই শাস্তি বেশি কঠিন হবে। আল্লাহ বলেন মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্নতম স্তরে মুনাফিকদেরকে শাস্তি দেওয়া হবে। কাফিরদের অপরাধ একটা, মুনাফিকদের অপরাধ দুইটা। কাফিরদের একটা অপরাধ কি, কেন আল্লাহর বিধান বিশ্বাস করল না, এটাই তার অপরাধ। কিন্তু বিশ্বাস করার নামে দুঃখা দেয় নাই। মুনাফিকদের দুইটা অপরাধ কি, এক নম্বর আল্লাহর বিধান বিশ্বাস করে নাই, দুই নম্বর বিশ্বাস করার মিথ্যা বাহানা দিয়া মুসলমানদেরকে ধোঁকা দিছে। তাহলে মুনাফিকের অপরাধ কটা হইল, বিশ্বাস করে নাই এক অপরাধ, আর বিশ্বাস করার মিথ্যা কথা হইয়া ধোঁকা দিল এটা আরেক অপরাধ। মুনাফিকদের ডাবল অপরাধ, এই কারণে মুনাফিকদের শাস্তিও ডাবল। মুনাফিক দুঃখবাজ, মুনাফিকদের কারণে সমাজের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয় বেশি। বর্তমান দুনিয়াতে মুসলমানদের যে সমস্যা আছে, আন্তর্জাতিক সমস্যা, এই সমস্যার যত জটিলতা আছে সবটা জটিলতার জন্য বর্তমান দুনিয়াতে মুসলমান হিসেবে পরিচয় দানকারী কিছু আন্তর্জাতিক মুনাফিকের কারসাজি বিদ্যমান। আন্তর্জাতিক মুনাফিকদের কিছু কারসাজি বিদ্যমান, কার্যকলাপে পরিষ্কার হইয়া যায় পাকিস্তানের পারভেজ মুশাররফ এই সমস্ত আন্তর্জাতিক মুনাফিকদের একজন। কারণ আমেরিকায় যখন বিনা যুক্তিতে, বিনা প্রমাণে, বিনা দলিলে, বিনা বিচারে, বিনা আইনে, বিনা আদালতে আফগানিস্তানের নিরীহ মুসলমানদের উপর হামলা চালায়, সর্বপ্রথম সাপোর্টার মুসলমানদের মধ্যে থেকে পাকিস্তানের পারভেজ মোশাররফকে পাই। অথচ সে পাকিস্তানের জনগণের কাছে মুসলমান হিসাবে পরিচিত, কিন্তু সাপোর্টার মুসলমানের হইল না কাফিরের হইল? আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতীনিহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মুনাফিকরা যখন মুমিনদের কাছে আসে তখন বলে আমরা মুমিন, আর যখন বেদিন কাফিরদের কাছে যায় তখন বলে আমরা তোমাদের সাপোর্টার। দেখেন পারভেজ মুশাররফের সাথে আল্লাহর কথা মিল খায় কিনা, আমরা তোমাদের সাপোর্টার, আমরা তোমাদের সঙ্গী, আমরা তোমাদের অন্তর্ভুক্ত। এই যে দুখাটা মুমিনদেরকে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান মুনাফিকদেরকে দুখার আকৃতিতে সাজা দেওয়া হবে। দুনিয়াতে যেমন দুঃখাবাদি করছে, এদের সাজাটাও দুঃখার সাথে দেওয়া হবে। কিভাবে দুঃখার সাথে সাজা দেওয়া হবে? বিবরণ দিয়ে হাদিস শরীফে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, পুল সিরাতের পুল পার হওয়ার সময়, অতীতে অনেক বিবরণ হয়েছে পুল সিরাতের পুল সম্পর্কে, সামনেও যখন আলোচনা আসবে তখন বিস্তারিত শুনবেন। পুল সিরাতের পুল হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, চুলের চেয়ে বেশি চিকন, তলোয়ারের চেয়ে বেশি ধারাল, আমাবস্যার রাতের চেয়ে বেশি অন্ধকার। দশ হাজার বৎসরের রাস্তা সোজা উপর দিকে, দশ হাজার বৎসরের রাস্তা সামান দিকে, দশ হাজার বৎসরের রাস্তা নিচের দিকে, সর্বমোট ত্রিশ হাজার বৎসরের রাস্তা লম্বা। এই পুল পার হওয়ার সময় আল্লাহ রসুল বলেন, আমাবস্যার রাতের মতো গভীর অন্ধকার, সাথে আলো না থাকলে এই পুল পার হওয়া যাবে না। মুমিনগণ নামাজের জন্য যে ওযু করে, ওযুতে যে হাত মুখ ধোয়, তার ধোয়া অঙ্গগুলি বাতির মতো ঝলমল ঝলমল করতে থাকে। এইগুলির থেকে যে আলু বের হবে, সেই আলুর দ্বারা পুল সিরাতের পুল আলোকিত হয়ে যাবে। এই আলুর দ্বারা পুল সিরাতের পুল আলোকিত হয়, তারা বিদ্যুতের গতিতে পুল সিরাত পার হয়ে যাবে। এদের পিছে পিছে এই পুল সিরাতে উঠবে মুনাফিকরা, আর মুনাফিকের পিছে উঠবে কট্টর কাফিরেরা। আমরা এইভাবে বলতে পারি, আফগানিস্তানের ইসলামী সরকার এবং তার সাপোর্টারেরা আগে উঠবে পুল সিরাতের গুলো, পাকিস্তানের পারভেজ মুশাররফ এবং তার সাপোর্টারেরা মধ্যে উঠবে পুল সিরাতের বলে, আর আমেরিকার বুশ এবং তার সমর্থকেরা পিছনে উঠবে পুল সিরাতের বলে। কবারে বিভক্ত হইয়া পুল সিরাতের ফুলে উঠল যে আমি আমরার দুনিয়ার পরিস্থিতি অনুঘাতে হইলাম। রসুলের বাসায় মুমিনগণ আগে, মুনাফিকগণ মধ্যে, কট্টর কাফিরগণ পিছে, এই এই ভাগে বিভক্ত হইয়া মানুষেরা পুল সিরাতের ফুলে উঠবে। মুমিনদের কাছে থাকবে ইমানের আলু, মুমিনদের কাছে থাকবে নেক আমলের নূর, এর দ্বারা অন্ধকার পুল সিরাতের পুল আলোকিত হয়ে যাবে, তারা বিদ্যুতের গতিতে পুল সিরাতের পুল পার হইতে থাকবে। মুনাফিকদের যেহেতু নিজস্ব কোনো আলু নাই, মুমিনদের আলুতে আলোকিত পুল সিরাতের পুলে আরোহণ করেছিল, কিন্তু নিজেদের ইমান না থাকায় পুল পার হওয়ার মতো কোনো গতি নিজের মধ্যে নেই, অগ্রসর হইতে পারে না। মুমিনরা অগ্রসর হইয়া যাইতেছে, অবস্থা দেখিয়া তারা মুমিনদেরকে বলবে, অহ ভাইয়েরা, দুনিয়াতে তো আমরা তোমরার দলের আসলাম, আজকু আমরা তোমরার লগে লইয়া যাও। মুমিন হলতে কইবা, তোমরা যারার দল আসলায় তারা তোমরার ঘরে দিয়ে আসুন, তারার লগে আও। এরা মনে মনে ভাবব যে এইরকম আলু আলা বুঝি করে দিয়ে আরেক দল আসুন, সাইয়া দেখবো করে দিই যে তাই এটা কুশের দল, কুসামার দল আগে দেখেছি কি, আর বুশের দল করে দিয়ে রয়েছে, আর পারভেজের দল মাঝখানো। যখন দেখবো করে দিই আলু আলা নাই, তাড়াতাড়ি আবার সামনের দিকে চাইব আলোয়ালার সাথে দেখো, আবার সামনের দিকে ফিরে দেখব এর মধ্যে তারা হারিয়ে গেছে। যেভাবে মুনাফিকের দল দুনিয়াতে মুমিন মুসলমানদেরকে ধোঁকা দিছিল, ঠিক সেইভাবে মুনাফিকদেরকে ফুল সিরাতের ফুলের মধ্যে ধোঁকা দিয়ে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা। এক হাদিসে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান কানা মিন আহলিন নূর লাম ইয়াকুম মিন আহলিন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, যাদের সাথে আলু থাকবে না ফুল সিরাতের ফুলে, ঈমানের আলু আমলের আলু যাদের সাথে থাকবে না, তাদের জাহান্নামে যাওয়া ছাড়া কোন উপায় থাকবে না, গতি থাকবে না। এই হল মুনাফিকদের দুনিয়ার আচরণ, আখেরাতের শাস্তির অবস্থা। দ্বিতীয় রুকুর শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের সম্পর্কে আলোচনা করছেন। তৃতীয় রুকুর শুরু থেকে আল্লাহ সারা দুনিয়ার সর্বস্তরের মানুষরে একত্রিতভাবে নসিহত করা শুরু করছে। আল্লাহ বলতেছেন, হে ইমানদার, হে লোক সকল, ইয়া আইয়ুহান্নাস, হে সর্বস্তরের মানুষ, উবুদু রাব্বাকুম, তোমাদের পরওয়ারদিগারের ইবাদত করো। আমার মনে পড়ে গত বৎসর অথবা এর আগের বৎসর এবাদত কাকে বলে আপনাদেরকে বিস্তারিতভাবে বলা হয়েছে। আল্লাহকে সর্বশক্তিমান বিশ্বাস করিয়া নিজেকে আল্লাহর দরবারের পরম মুখাপেক্ষী মনে করিয়া, আল্লাহর আনুগত্যেই চূড়ান্ত সাফল্য বিশ্বাস করিয়া আল্লাহর হুকুম পালন করার নামে ইবাদত। তাহলে আল্লাহর হুকুম জবরদস্তি পালন করার নামে ইবাদত না আন্তরিকতার সাথে? আন্তরিকতার সাথে। এই আন্তরিকতা মানুষের অন্তরে সৃষ্টি করার জন্যই তফসিরের দরকার, এই আন্তরিকতা মানুষের অন্তরে সৃষ্টি করার জন্যই নসিহতের দরকার, ওয়াজের দরকার। তা না হলে আল্লাহর বিধান জানে না এমন মুসলমান বর্তমান দুনিয়াতে কম আছে। কে না জানে নফল ফরজ, পরে কজন? কে না জানে সুদ হারাম, সারে কজন? কে না জানে পর্দা ফরজ, মানে কজন? তাহলে আল্লাহর বিধান জানার অভাব নাই, শুধু মানার অভাব। কোন কারণে? এই আন্তরিকতার কারণে। এই আন্তরিকতাটা সৃষ্টি করার জন্য ওয়াজ নসিহতের দরকার, এই আন্তরিকতাটা সৃষ্টি করার জন্য তফসির শোনার দরকার। আন্তরিকতার সাথে আল্লাহর বিধান পালন করার নাম এবাদত। সকল এবাদতের সমষ্টির নাম ধর্ম, সকল এবাদতের সমষ্টির নাম ধর্ম। তা দেখাতেই ইসলাম শুধুমাত্র বিধানের নাম নয়, আরো বহুবার আলোচনা হচ্ছে। আমরা অনেকে বলে থাকি ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধানের নাম, জীবন বিধান কেউ কয়, কেউ জীবন ব্যবস্থা কয়। কোরআন শরীফের ১৩ ভাগের এক ভাগের মধ্যে শুধু বিধান আছে, আর বাকি ১২ ভাগের মধ্যে বিধান পালন করার জন্য অন্তর তৈয়ার করার নসিহত আছে। শুধুমাত্র জীবন বিধানের নাম যদি ইসলাম হয় তাহলে কোরআন শরীফের ১৩ ভাগের এক ভাগ ইসলাম হইব, আর ১২ ভাগ ইসলামের বহির্ভূত থাকব। এই কারণে আমাদের ভালো রকম জানা থাকা দরকার। আল্লাহ বলছেন, হে লোক সকল, তোমরা আল্লাহর ইবাদত করো। ইবাদত কি? ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর বিধান পালন করা, আর আন্তরিকতার সাথে আল্লাহর বিধান পালন করা। আন্তরিকতার সাথে আল্লাহর বিধান পালন করা। আমার ইচ্ছা নাই রোজা রাখার, একজনে জবরদস্তি আমাকে খানাপিনার থেকে বারণ করে রাখছে সারাদিন, আমি খুশি হইয়া রোজা রাখছি না, আমারে জুড়ে রোজা রাখাইছেন। ওর কাছে আপনারা এই রোজার কি ফল ভাইব আমি আল্লাহর কাছে? কোন ফল নেই। তাহলে ইসলামের বিধান জবরদস্তি পালন করলে হইব না, আন্তরিকতার সাথে পালন করা লাগবে। এই আন্তরিকতার সাথে আল্লাহর বিধান পালন করার নাম হইয়া বাদত। আল্লাহ বলেন, হে সর্বস্তরের মানুষেরা, তোমরা আল্লাহর ইবাদত করো। উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, তোমাদের পরওয়ারদিগারের ইবাদত করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন। এই নির্দেশ সর্বস্তরের মানুষকে যেহেতু আল্লাহ দিচ্ছেন, এই কারণে মুফাসসিরিন কেরাম আয়াতের তাফসিরে লিখছেন, যারা আল্লাহ ছাড়া অন্য কিছুরে দেবতা সাজাইয়া রাখছে তাদের প্রতি এই আয়াতের দ্বারা নির্দেশ হইল অন্য কিছুর পূজা করিও না, একমাত্র আল্লাহর এবাদত। যে সমস্ত লোকেরা একমাত্র আল্লাহর এবাদত করে না, গৈরুল্লাহর পূজা করে, এদের প্রতি নির্দেশ হইল সমস্ত গৈরুল্লাহর পূজা থেকে বিরত থাকিয়া একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের এবাদত। আমার মনে পড়ে সূরাতুল ফাতিহার আয়াত ইয়াকা নাবুদু এর তফসিরের সময় আপনাদেরকে বলে দিয়েছি এবাদতের আর পূজার পার্থক্য, যাদের মনে নাই তাদের জন্য আজকে সংক্ষেপে আবার স্মরণ করাইয়া দিই। যেই ধরনের আচরণ আল্লাহর সাথে করলে এবাদত হয়, সেই ধরনের আচরণ গৈরুল্লাহর সাথে করলে পূজা হয়। নিজেকে পরম মুখাপেক্ষী মনে করিয়া, আল্লাহকে পরম শক্তিশালী মনে করিয়া আন্তরিকতার সাথে আল্লাহর হুকুম পালন করার নামই তো এবাদত। এক কথায় আন্তরিকতার সাথে আল্লাহর বিধান পালন করলে এবাদত হয়। আল্লাহর বিধান হইল আল্লাহর সেজদা করো, আল্লাহর সামনে মাথা নত করো। কেউ যদি আন্তরিকতার সাথে আল্লাহর সামনে মাথা নত করে, এই যে মাথা নত করাটা হল এবাদত। হুবহু এই মাথা এই আন্তরিকতা দুটো জিনিস তার মাঝে আছে, আন্তরিকতার সাথে মাথা নত করছে কিন্তু আল্লাহর সামনে নয় দেবতার সামনে। অন্য ব্যবহার করল নি দেবতার সাথে, না যে ব্যবহার আল্লাহর সাথে করার আছে এই ব্যবহার, যে ব্যবহার আল্লাহর সাথে করার কথা আছে এই ব্যবহার, যখন দেবতার সামনে করব তখন ইটার নামই পূজা। একই মাথা নত, একই আন্তরিকতা, আল্লাহর সামনে করলে এবাদত, দেবতার সামনে করলে পূজা। এই কথা এই পর্যন্ত বুঝা বেশিরভাগ মুসলমানের জন্য সহজ, কিন্তু কিছু কথা আছে অনেক মুসলমানের জন্য বুঝা সহজ নয়। যে আচরণ আল্লাহর সাথে করলে এবাদত হয়, সেই আচরণ গৈরুল্লাহর সাথে করলে পূজা হয়। গৈরুল্লাহ শুধু দেবতার নাম নয়, গৈরুল্লাহ কিসের নাম? আল্লাহ ছাড়া সবকিছু। কাজেই আন্তরিকতার সাথে দেবতার সামনে মাথা নত করা যেমন পূজা, আন্তরিকতার সাথে পীরের সামনে মাথা নত করা তেমন পূজা। আগেরটা হইল দেবতা পূজা আর বাদেরটা হইল পীর পূজা। পূজা দুটোই শুধু পূজার ধরনের বেশ কম, পূজার নামের বেশ কম। একটা মূর্তি পূজা আর একটা পীর পূজা। অন্তরে ভাব ভক্তি নিয়া দেবতার সামনে মাথা নোয়াইলে হয় দেবতা পূজা, আর অন্তরে ভাব ভক্তি নিয়া পীরের সামনে মাথা নোয়াইলে হয় পীর পূজা। যে সমস্ত হিরো হলতে মুরিদানের এই পূজা লয়, এরা ইহতার প্রতিবাদ জানাইয়া হয় গৃহস্থের দলে ক্ষেতের মাঝে যখন দানের চারা লাগাইন তখনও তো মাথা নোয়াইন, তো এটা ক্ষেত পূজা হইব নি, ক্ষেত পূজা হইব নি। আমি আমার জিজ্ঞাসা কখন যে সমস্ত গৃহস্থ হলতে ক্ষেতের মাঝে দানের চারা লাগাইবার সময় মাথা নোয়াইন, ক্ষেতের প্রতি অন্তরে ভাব ভক্তি নিয়া না সংসারের খামে, সংসারের খামে মাথা নোয়ানির নাম পূজা, না অন্তর ভাব ভক্তি নিয়া মাথা নোয়ানির নাম পূজা। তাহলে তীরের সামনে মাথা নোয়ানি আর ক্ষেতের মাঝে ধানের গাছ লাগাইছে মাথা নোয়ানি একরকম নেই না বেশ আছে। আপনারা যারা ফিতাওয়ালা জুতা কিনবেন, ফিতাওয়ালা জুতা চিত্তিয়া ফিতা রাখবেন নি না মাথা নোয়াইয়া, যদি জুতার ফিতার মতো মনে করো যা ভালো মাথা নোয়াইয় ফুদালত না। আর যদি মনে করো না ফিরের সামনে মাথা নোয়াইছি, ফিরে জুতার ফিতার মতো মনে করি না, ফিরের প্রতি ভক্তি আছে অবশ্যই পূজা, যে ফির পূজা। এখন দেখো গা মাথা নোয়াইয়া ফিতা বান্ধন আর ফিরের সামনে মাথা নোয়ানি একরকম নেই। মাথা নোয়াইয়া ফিতা বান্ধলে ফিতা পূজা হয় না এখানে, যে ভক্তির অন্তর ভক্তি লইয়া ফিতার প্রতি অন্তর ভক্তি লইয়া মাথা নোয়ায়, যে মাথা নোয়ায় সংসারের দেখা উদ্ধার করালে, আর ফিরের সামনে মাথা নোয়ায় অন্তর ভক্তি লইয়া, অন্তরে ভক্তি নিয়া কারো সামনে মাথা নত করার নাম ওই পূজা, আল্লাহর সামনে মাথা নত করার নাম ওই এবাদত। দেখো কে এবাদতে আর পূজায় দেখুন, ওই যেই আচরণ আল্লাহর সাথে করলে এবাদত হয়, সেই আচরণ গৈরুল্লাহর সাথে করলে পূজা হয়। অন কথা বহল গৈরুল্লাহ কিসের নাম? আল্লাহ ছাড়া অন্য সবকিছু। মূর্তি হইলে মূর্তি বুঝা, পীর হইলে পীর বুঝা, খবর হইলে খবর বুঝা, দুর্গা হইলে দুর্গা বুঝা, দরগা হইলে দরগা বুঝা, মাজার হইলে মাজার বুঝা, মাজারও যে যদি সন্তান চায় এটা হইল মাজার বুঝা, দেবতার কাছে যদি সন্তান চায় এটা হইল দেবতা বুঝা। এখন হোক আপনারা দেশ মুসলমান নামদারি গৈরুল্লাহ পূজারি আছেনি, এই সমস্ত পূজারির অবস্থা বোঝার লাগে একটা গল্প নাই আপনার আরো নাই কি আগেও। এক মুসলমান বেথায় সিন্নি লইয়া মাজারও যায়, আর এক ব্রাহ্মণে দেবতার বুক লইয়া মান্ডব বড় যায়, দেবতার খানি এরার বসায় কয় বুক, দেবতার খানি লইয়া মান্ডব গড় যায়, দেবতার গড় যায়, আর এক মুসলমানে মাজারের চিন্নি লইয়া মাজারও যায়। দুজন রাস্তার মাঝে দেখা, একজনে আরেকজনে জিগায় হয়ে যাও, মুসলমানে ব্রাহ্মণে জিগায় হয়ে যাও, হয় দেবতার বুক লইয়া যাই, দেবতার খানি লইয়া যাই, মুসলমানে জিগায় দেবতার গড় খানি দিলে কিটা হয়, দেবতায় খুশি হইয়া দল দেয়, দৌলত দেয়, সুখ দেয়, শান্তি দেয়, সন্তান দেয়, ফসল দেয়, এই দেয় সেই দেয়। আচ্ছা ঠিক আছে, তোমার দেবতারে বুক দিলে এই দেয় সেই দেয়। ব্রাহ্মণে মুসলমানদের জিগায় তুমি কই যাও, বলে আমি চিন্নি লই আমার বাবার মাজারও যাই, বলে বাবার মাজারও চিন্নি দিলে কিটা হয়, বলে বাবায় সুখ দেন, শান্তি দেন, দন দেন, দৌলত দেন, আওলাদ দেন, সন্তান দেন, এই দেন সেই দেন। বলে সে তো দেখা যায় তোমরা ধর্মে আর আমরা ধর্মে তুরা বেশ কম, আমরার মান্ডব গড় যেই দেবতারে বুক দিলে আমরারে সুখ শান্তি দেয় এ হারা তাকে হারা কুবা, আর তোমরার মাজারও যে বাবারে চিন্নি দিলে সুখ শান্তি দেন এই পড়া, শুধু হারা আর পড়া বেশ কম, আর কোন বেশ কম তোমরার মাঝে আর আমরা মাঝে নাই, তোমরা ধর্মে দেন যে চিন্নি দিলে শান্তি দেন এন পড়া, আর আমরা ধর্ম হুকম হুকম, আর আমরা ধর্মের মাঝে দেন যে বুক দিলে শান্তি দেন এন হারা, এই হুকম আর উবাদ এই দুই বেশম ছাড়া তোমরা ধর্মে আমরা ধর্মে আর কোন বেশম নাই। বেটার বেটা বুঝতে থাকলে বাবনায় বুঝছে, এই বাবনার বুঝায় আর ই মুসলমানের ইসলামে বেশম কত রই। এই জন্য মুফাসসিরিন কেরাম তফসিরে কিতাবে লিখছেন প্রত্যেকটা মুসলমানের বুঝাবার ভার এবাদতে আর পূজার ভার তো কম, যে আচরণ আল্লাহর সাথে করলে এবাদত হয় সেই আচরণ গৈরুল্লাহর সাথে করলে পূজা হয়। এই কথাটা অত্যন্ত জরুরি কথা, সমস্ত মুসলমানের জানা থাকা দরকার, প্রেরণ দেখা দরকার। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে লোক সকল তোমরা আল্লাহর ইবাদত করো যিনি তোমাদের সৃষ্টিকর্তা। কাজেই সমস্ত মানুষকে যেহেতু আল্লাহ সম্বোধন করছেন, যারা গৈরুল্লাহর পূজা করে এদের প্রতি এই নির্দেশের মর্ম হইল গৈরুল্লাহর পূজা ছাড়ো একমাত্র আল্লাহর ইবাদত, যারা গৈরুল্লাহর পূজা করে না কিন্তু নামাজ রোজা ধারেন এরার প্রতি নির্দেশ হইল তুমি আল্লাহরে অন্তরের ইবাদত করো এটা তোমার ঠিক আছে, কিন্তু শরীরের ইবাদতও আল্লাহরে করা লাগবে। যে সমস্ত মুসলমান অন্তর দিয়ে বিশ্বাস করে একমাত্র আল্লাহর কাছে মাতানত করা যাইব আর কারো কাছে মাতানত করা যাইব না, তার অন্তরের দ্বারা আল্লাহরে ইবাদত করো, কিন্তু তুমি যে নামাজ পড়ো না তোমার শরীরের দ্বারা আল্লাহর ইবাদত করো। যে সমস্ত মুসলমানে আল্লাহরে লা শরীক বিশ্বাস করে ইবাদত বন্দেগীও করে সাথে গুনাহ ঘটাও, এদের প্রতি নির্দেশ হইল আল্লাহর নাফরমানি সারো, গুনাহ খাতা সারো, খাঁটিভাবে আল্লাহর ইবাদত করো অন্তরের সাথেও, খাঁটিভাবে আল্লাহর ইবাদত করো শারীরিকভাবেও, খাঁটিভাবে আল্লাহর ইবাদত করো তোমার ধন সম্পদের দ্বারাও, খাঁটিভাবে আল্লাহর ইবাদত করো তোমার বাচনিকের দ্বারাও। মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যায় যত কথা লিখছেন সব কথার সারমর্ম বাচনিক কথা। যত গৈরুল্লাহ পূজারী দুনিয়াতে আছে, সাই মাজার পূজা হোক, সাই মূর্তি পূজা হোক, যত পূজারী আছে দুনিয়াতে, যখন মহাবিপদে পড়ে, যে বিপদ থেকে রক্ষা করার মতো কোন উপায় আর দেখে না, কোন তখন হয় না মাধারের বাবা আমারে বাঁচাও, তখন ইন্দুরাও হয় না মান্ডবগড়ের দেবতা আমারে বাঁচাও, তখন অগরই হয় সৃষ্টিকর্তা আমারে বাঁচাও। তোমার বুঝি সুদিন দেবতা, সুদিন মাজার, আর দুর্দিন বুঝি সৃষ্টিকর্তা। এই কারণে আল্লাহ ফাকরাব্বুল আলামিন রাব্বাকুমুল্লাযী খালাকাকুম বলছেন, মহাবিপদের সময় যেমন সৃষ্টিকর্তার দরকার পড়ে, সন্তান চাইবার সময়ও সৃষ্টিকর্তার কাছে যাও, সুখ চাইবার সময়ও সৃষ্টিকর্তার কাছে যাও, ধন সম্পদ চাওয়ার সময়ও সৃষ্টিকর্তার কাছে যাও, দোকানো বরকতই তো সৃষ্টিকর্তার কাছে যাও, ক্ষেত ফসলই তো সৃষ্টিকর্তার কাছে যাও, বিপদ মুক্তি হইত সৃষ্টিকর্তার কাছে যাও। সকল পূজারীরা দোকানো বরকতি বার লাগি গৈরুল্লার কাছে যায়, ক্ষেত ফসল বেশি হওয়ার লাগি গৈরুল্লার কাছে যায়, সন্তান খাওয়ার লাগি গৈরুল্লার কাছে যায়, মামলা মোকদ্দমা জিতার লাগি গৈরুল্লার কাছে যায়, ইলেকশন ও নির্বাচন ফাঁস করার লাগি গৈরুল্লার কাছে যায়। এমন বেমারও যখন করে যেই বেমার অপারেশন হয়ে যাওয়া বলা হয় না ক্যান্সার, এই সময় আল্লাহর কাছে যায়। তখন তোমার বাবা গেল হোক ক্যান্সার হয়ে গেলে কি বাদে দেবতার, কোন হিন্দু দেবতার কাছে আর চায় না, তখন কয় সৃষ্টিকর্তা বাঁচাও। কোন মুসলমানের কোন খবর গুজারি মাজার গুজারি ফির গুজারি ক্যান্সার হয়ে গেলে কি বাদে আর হয় না পীর আমারে বাঁচাও, আর হয় না খবর আমারে বাঁচাও, আর হয় না মাজারের বাবা আমারে বাঁচাও, তখন কয় সৃষ্টিকর্তা আমারে বাঁচাও। সব মুহূর্তে সৃষ্টিকর্তা কখনো, আগে তোমার সৃষ্টিকর্তা আছে। এই কারণে আল্লাহ তাকরব্বুল আলামিন এবাদত কার করতে হবে সুনির্দিষ্টভাবে সুস্পষ্টভাবে বুঝাইবার জন্য রব্বাকুমুল্লাযী খালাকাকুম বলছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের সৃষ্টিকর্তা নন তোমাদের পূর্ববর্তীদেরও সৃষ্টিকর্তা, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা খুদাবীর হইতে পারো, যাতে তোমরা পরহেজগার হইতে পারো, যাতে তোমরা আল্লাহ আলা হইতে পারো। আজকে আমি বাড়ির থেকে আসার কারণে রাস্তায় অনেক সময় অতিবাহিত হইয়া গেছে এবং আসার পরে আমি নামাজ পড়ি আপনাদের খেদমতে হাজির হইছি, এই কারণে আজকে বিলম্ব হয়েছে। ইনশাআল্লাহ আগামীকাল থেকে বিলম্ব হবে না, ঠিক দশটার থেকে আমি আপনারা যদি উপস্থিত হইয়া যান ঠিক দশটার থেকে আমি বয়ান শুরু করব ইনশাআল্লাহ। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসেন বয়ান শেষে আবার দারদার ঠিকানায় গিয়া অন্তত দুই চার ঘন্টা ঘুমাইয়া আবার যাতে থাকতে পারেন সেই খাওয়ার জন্য এমন সময় রাখিয়া ইস্তি বয়ান শেষ করা হবে। আল্লাহ আপনারা আমরা কোরআন বুঝার কোরআন শোনার তৌফিক দান করুক, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগুন লাগলে না হিট লাগলে, আর আগুন লাগলে কি তাইগো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি কুল্লামা নাযিজাত জুনুদুহুম বাদদালনাহুম জুনুদান গায়রাহা, আগুনের সোয়া লাগার সাথে সাথে চামড়া জ্বালাইয়া ছাই করে দেবে, ছাই বাতাসের সাথে মিশে যাবে, আবার নতুন চামড়া গজাইয়া দেওয়া হবে, আবার জ্বালাইয়া ছাই করবে, আবার নতুন চামড়া গজাইয়া দেওয়া হবে, আবার জ্বালাইয়া ছাই করবে। এক সেকেন্ডের ভিতরে এইরকম কয়েক শত দফা নতুন নতুন চামড়া গজাইয়া দিয়া জ্বালাইয়া জ্বালাইয়া ছাই করা হবে। এই আগুন বার্নল দিয়া নিবানি যাইব নি কিনা কইন আপনারা চাব, এই জন্য আল্লাহ ফাকরাব্বুল আলামিন বলেন ফাইল্লাম তাফানু ওয়ালান তাফানু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারাতু উইদ্দাত লিল কাফিরিন, যদি আল্লাহর কালামের মতো সুন্দর কালাম বানাইতে না পারো, আর পারবে তো নাই, তাহলে সেই জাহান্নামের আগুনকে ভয় করো যে জাহান্নামের আগুন খোদা দুহিদের জন্য কাফিরদের জন্য তৈরি করে রাখা হয়েছে, এই জাহান্নামের আগুনকে ভয় করো। ফাসিল নিয়ে এরা বানাইছো পারছে না, না ভাড়ার দ্বারা কি প্রমাণ হইল? কোরআন আল্লাহর সত্য কালাম, কোরআন আল্লাহর সত্য কালাম, যার কাছে নাজিল হইল, যিনি এটা মন গড়া বানাইলেন না আল্লাহর কাছ থেকে প্রাপ্ত হইলেন, এই কোরআনের দ্বারা কি তার নবুয়ত প্রমাণ হইল না? এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সর্বশেষে আলোচিত আয়াতগুলির মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রেসালত প্রমাণ করলেন। কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহর রসুল হওয়ার দলিল, কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর শেষ রসুল হওয়ার দলিল, তিনি নবী হওয়ার দলিল কোরআন, তিনি শেষ নবী হওয়ার দলিল কোরআন। নবী হওয়ার দলিল কোরআন কিভাবে আর শেষ নবী হওয়ার দলিল কোরআন কিভাবে, ইনশাআল্লাহ আগামীকাল বিস্তারিত হবে। আলোচনা করা হবে। আজকে এই পর্যন্ত যা আলোচনা করা হইল আল্লাহ আপনারা রে আমরা রে বুঝবার এবং সেই অনুভাতে আমরা আমল করবার তৌফিক দান করুক। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি আল্লাযী হাদানা লি হাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। হায় আল্লাহ আমাদেরকে তোমার কালাম সঠিকভাবে বুঝার তৌফিক দান করো। ইয়া আল্লাহ তোমার কালাম অনুপাতে আমাদের জীবন গড়ার তৌফিক দান করো। ইয়া আল্লাহ তোমার কোরআনের তাফসীরের উসিলায় আমাদের জিন্দেগানকে হেদায়েত করো। ইয়া আল্লাহ তোমার কোরআনের উসিলায় মুসলমান মুমিন মুসলমান মুর্দেগানকে নাজাত দান করো। ইয়া আল্লাহ আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করেছেন প্রত্যেকের নেক দোয়াকে কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ আমাদের যারা তোমার দরবারে যারা যত রকমের আশা ভরসা নিয়ে হাত উড়াইছেন প্রত্যেকের নেক বাসনাকে কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ আমাদের দেশে শান্তি বিরাজ করিয়া দাও। আয় আল্লাহ সব রকমের অশান্তি দূর করিয়া দাও। ইয়া আল্লাহ সারা দুনিয়া থেকে অশান্তি দূর করিয়া দাও। ইয়া আল্লাহ সারা দুনিয়ায় শান্তি বিরাজ করিয়া দাও। ইয়া আল্লাহ যারা শান্তির জন্য কাজ করেন তাদেরকে গাইবি সাহায্য করো। ইয়া আল্লাহ যারা অশান্তি সৃষ্টি করে তাদেরকে হেদায়ত করো। আয় আল্লাহ যে সমস্ত জালিমদেরকে যে সমস্ত সন্ত্রাসীদের নজিরে হেদায়ত নাই ইয়া আল্লাহ তাদেরকে তোমার কুদরতি হাতে দমন করিয়া দাও। আয় আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দরুদ আর সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা শরীফে পৌঁছাইয়া দাও। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وسبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين امين برحمتك يا ارحم الراحمين। রমজানের পয়লা 10 দিনে যদি পারে না গুনাহ বন্ধ করত, মাঝের 10 দিনও যদি পারে তাদের জন্য বলা হইছে মধ্যের 10 দিনেও যদি গুনা সারিয়া দিতে পারো তোমার জন্য মধ্যের 10 দিনের ভিতরে সমস্ত গুনা মাফ হইয়া যায়। মধ্যের 10 দিনেও যদি না পারো শেষের 10 দিনেও যদি তোমার যত গুনার অভ্যাস আছে সারি দিতে পারো তোমারে ও জাহান্নাম থেকে নাজাত ঘোষণা করিয়া দেওয়া। তাইলে রমজানকে গুনাগার মুসলমানের জন্য কত ভাগে ভাগ করা হয়েছে? পয়লা 10 দিনও যদি গুনাসারটায় ধরো রহমত, মাঝের 10 দিনও যদি গুনাসারটায় ধরো মাগফিরাত, শেষের 10 দিনে যদি গুনাসারি দিতে ধরো নাজাত, আর যদি প্রথম 10 দিনেও ভারো না মাঝের 10 দিনেও ভারো না শেষের 10 দিনেও ভারো না তোমার জন্য রমজান রহমত নয়, তোমার জন্য রমজান মাগফিরাত নয়, তোমার জন্য রমজান নাজাত নয়। তাহলে এই রমজানকে আল্লাহ আমাদের গুনাহ মাফের একটা আলাদা ব্যবস্থা হিসাবে মুফাসসিরিনে কেরাম লিখেছেন রমজানের দ্বারা গুনাহ মাফের আলাদা ব্যবস্থা কিভাবে হইল। মানুষ নিজের শরীরের দুইটা অঙ্গের অবাধ চাহিদা পূরণের জন্য বেশি গুনাহ করিয়া থাকে দুনিয়াতে। নিজের শরীরের দুইটা অঙ্গের অবাধ চাহিদা পূরণের জন্য বেশি গুনাহ করে। একটা অঙ্গের নাম জিব্বা আর একটা অঙ্গের নাম লজ্জাস্থান। জিব্বার অবাধ চাহিদা পূরণ করতে গিয়া বহু গুণা করে, লজ্জাস্থানের অবাধ চাহিদা পূরণ করতে গিয়া বহু গুণা করে। রমজানের রোজার উসিলায় এই দুইটা অঙ্গকে কন্ট্রোল করিয়া দেওয়া হয়। দিনের বেলায় বড় হালাল খানা থাকা অবস্থাতেও জিব্বার চাহিদা পূরণ করতে পারে না, দিনের বেলায় গড় হালাল বিবি তাহা অবস্থায় বিবির কাছে যাইতে ঘটায় না। যে দুই অঙ্গের কারণে বেশি বেশি গুণা কর দুই অঙ্গরে কন্ট্রোল করার ব্যবস্থা দেওয়া হল। আর যত গুণা আছে এইগুলি সারিয়া দেওয়া এখন তোমার জন্য সহজ হইয়া গেল। যদি প্রথম 10 দিনে সারি দিতে পারো রহমত, মাঝের 10 দিনও সারি দিতে পারো মাগফিরাত, শেষের 10 দিনও সারি দিতে পারো নাজাত। এই জন্য হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে ফরমাই যে ব্যক্তি তার শরীরের দুইটা অঙ্গ সম্পর্কে আমাকে গ্যারান্টি দিতে পারবে আমি তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেওয়ার গ্যারান্টি দিতে পারব। একটা তার জিব্বা আর একটা তার লজ্জাস্থান। কন্ট্রোল করার ব্যবস্থা রমজান, কন্ট্রোল করার ব্যবস্থা। জিব্বায় চায় খাইতো দিন তবুও খাও না, তাহলে বোঝা গেল কন্ট্রোল করার ব্যবস্থা গ্রহণ করছ। মনে চায় বিবির কাছে যাইতো দিন কিন্তু যাও না, বোঝা গেল কন্ট্রোল করার ব্যবস্থা গ্রহণ করছ। তোমার লাগে সব রকমের গুণাচারিয়া দেওয়া সহজ, তাইলে রমজান গুণাচারার গুণাচারবার সহজ ব্যবস্থা কিনা? রমজান গুণাচারিয়া দেওয়ার সহজ ব্যবস্থা, গ্রহণ করতে পারলে রমজান রহমত হবে, গ্রহণ করতে পারলে রমজান মাগফিরাত হবে, গ্রহণ করতে পারলে রমজান জাহান্নাম থেকে নাজাত হবে। ঠিক তেমনি ভাবে যে গুনার কারণে তোমরা জাহান্নামে যাওয়া লাগবে মুসলমান হল, এই গুণা মাফ পাওয়ার স্পেশিয়াল ব্যবস্থা রমজান। যে সোয়াব বেশি হইলে জান্নাত যাইতে হবে ভাই, এই সোয়াবও বেশি বেশি পাওয়ার ব্যবস্থা রমজান। কিভাবে? হাদিস শরীফের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, রমজান মাসের ভিতরে একটা নফল বন্দেগি করলে একটা ফরজ বন্দেগির সমান সব পাওয়া যায়, আর একটা ফরজ বন্দেগি করলে সত্তরটা ফরজ বন্দেগির সমান সব পাওয়া যায়। রমজান সওয়াবের বেলায় একে সত্তর, সওয়াবের বেলায় একে সত্তর, প্রতিটি বৎসরে এই একটা রমজান মাস দিয়ে আল্লাহ ফাতরাব্বুল আলামিন আমরারে একদিকে গুনাহ মাফের ব্যবস্থা করে দেন, অপরদিকে সওয়াব বেশি বেশি পাওয়ার ব্যবস্থা করে দেন। খেলে ওই যে তৃতীয় দলের কোন ঠিকানা কোরআনে বলা হয়েছে না, তোমরা তৃতীয় দলভুক্ত হইয়া যেন না মর, ইয়াদ আছে নি কথা। জাহান্নাম আল্লাহ কোরআনের আয়াতগুলিতে কইছেন জাহান্নাম কাফিরের জন্য, জান্নাত খাওয়ার জন্য হইছে না, জান্নাত খাওয়ার জন্য ইমানদার নেককারের জন্য, জাহান্নাম খাওয়ার জন্য কাফিরের জন্য, জান্নাত খাওয়ার জন্য ইমানদার নেককারের জন্য। তুমি যদি ইমানদার বদকার হইয়া থাকো, তোমার তোমার তো কাফিরের সাথে ঠিকানা নাই, নেককারের সাথে ঠিকানা নাই, তুমি যাইতে এখন কথা বুঝাইছিনি। ওই তুমি যাতে ইমানদার নেককারের ঠিকানা যাইতে পারো, এই কারণে রমজান দেওয়া হয়েছে একদিকে স্পেশিয়াল ভাবে গুনাহ মাফের ব্যবস্থা, অপরদিকে দেওয়া হয়েছে বেশি বেশি নেকি হাসিল করার ব্যবস্থা। গ্রহণ করতে পারো যদি গুনাহ মাফের ব্যবস্থা, গ্রহণ করতে পারো যদি, তাইলে তোমাদের তোমাদেরকে সব রকমের গুনাহ মাফ করে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ও গুনাহগারের দল তোমাদেরকে নেককারের দলের তালিকাভুক্ত করিয়ে দাও। وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। ওই সমস্ত ইমানদারদেরকে সুসংবাদ দিন যারা নেক আমল করল। কি সুসংবাদ? আন্না লাহুম জান্নাত, এদের জন্য বহু বাগান সম্বলিত বেহেশ, ফলের বাগান, ফুলের বাগান, বিভিন্ন রকমের ফলের বাগান, আবার বিভিন্ন রকমের প্রবাহিত ঝরনা, দুধের ঝরনা, মধুর ঝরনা, পানির ঝরনা, ঘিয়ের ঝরনা, যে কোন রকমের পানীয় জিনিসের ধরন, এই সমস্ত ফল জান্নাতি ফলতে যখন খাইব, খাওয়ার আগে দেখব ইটা ফল তো দুনিয়ায় তো খাইছি, দুনিয়ার ফলের মতো ফল, দুনিয়ার আমের মতো আম, দুনিয়ার কলার মতো কলা, দেখিয়া কইব আম তো দুনিয়ায় তো খাইছি, খাইয়া কইব না এটা তো দুনিয়ার আমের মতো না, কলা দেখিয়া কইব এটা তো দুনিয়ায় তো খাইছি, খাইয়া হইব না এই কলা তো দুনিয়ার কলার মতো না, তাইলে স্বাদের বেলায় দুনিয়ার মতো না, আকৃতিতে দুনিয়ার মতো। আবার একটু আগে আম খাইয়া খাইছে এক ধরনের মজা, একটু বাদে আমই খাইব খাইয়া দেখবো এটা আরেক ধরনের, অথচ দুনিয়াতে যত আম ফলে অকল আমের ওই মজার একটা ধরন আছে না, কোনদিন সিলেটের আম খাইয়া কলার মতো মজা পাওয়া যায়, কোনদিন কোন কলা খাইয়ানি বেলের মতো হওয়া যায় মজা না, এক তার এক ধরন আছে, জান্নাতের মাঝে একটু আগে খাইছে কলা, একটু বাদে আবার কলা খাইয়া দেখবো না এদের মজা তো আরেকটার ধরনের, ধরন ভিন্ন, আকৃতি একরকম স্বাদ ভিন্ন, আকৃতি একরকম স্বাদের ধরন ভিন্ন। এই ধরনের বহু রকমের ফলমূলের বাগান সম্মিলিত জান্নাত ওই সমস্ত ইমানদারদের জন্য যারা নেক আমলওয়ালা, যারা কিওয়ালা, নেক আমলওয়ালা। আর এদেরকে বিবি দেওয়া হবে, কতজন? কমসে কম 72 জন। কমসে কম কতজন? 72 জন। ইহতার উহে তসলিমা নাসরিনার হতে আছে দিন নেই তো মেয়ের, আরে একের বেশি স্বামী রাখতাই দিস না, পুরুষটাতে 60 জন খুঁজা দিবি দিত। আখেরা তো মেয়ের, আরে একের বেশি স্বামী দিস না, পুরুষটাতে 72 জন খুঁজা দিবি দিস। মেয়ের আরুফের দিন নেই তো অবিচার করছো, আখেরা তো অবিচার করছো। আমি কই পুরুষরে যদি 60 জন খুঁজা দিবি দিয়া আর মেয়েরে একজন মাত্র স্বামী দিয়া অবিচার করা হইয়া থাকে, যে ঠিক আছে পুরুষে একের বেশি বিবি না দেওয়া হোক। পুরুষে একের বেশি বিবি না দিলে অনেক মেয়ে সারা দিন জিরা 12 বনি যারা জামাই ভাইত না যারা খেয়ে নিব তসলিমার ভাবে, তাহলে পুরুষরে একের বেশি বিয়া করিয়া বিয়া করার আইন করিয়া দিয়া নারীদের উপর অবিচার করা হয়েছে না সুবিচার করা হয়েছে? সুবিচার করা হয়েছে। তসলিমার ভাবে ও নিল না তোমরা রে, কারণ অগলি একজন খোঁজা লইছে আর কেউ লয় না, কারণ তোমরা বেশি রইছ তোমরা রে দিবকে তসলিমার ভাবে ও নেয় না। আল্লাহ কই না যে বেটা একজন একজন লইছে, হ্যাঁ আর একজন লইব যাতে তোমরা খালি না থাকো। অবিচার না সুবিচার? সুবিচার। আমার মনে হয় অন্যদিন আপনারা একটা ঘটনা শুনাইছি, আল্লাহ যে কইছেন ওয়ালাহুম ফিহা আযওয়াজুম মুতাহহারা, পবিত্র বিবি দেওয়া হবে জান্নাতে। কমসে কম কতজন? কমসে কম 72 জন। এর মধ্যে 70 জন জান্নাতের, এরা জান্নাত তৈরি হয়েছে, জান্নাত আছে, জান্নাত জান্নাত গিয়া পাওয়া যাইব। আর 2 জন দুনিয়ার, 2 জন কোথাকার? দুনিয়ার। এই দুনিয়ার 2 জন বিবি জান্নাতের 70 জন বিবির সর্দার হবে, যারা জান্নাত জন্ম হইল, জান্নাত লালিত পালিত হইল, জান্নাত গিয়া হওয়া দেব, এরা সর্দার হইত না। দুনিয়ার মেয়েরা জান্নাতি নারীর সর্দার হবে কেন? কারণ দর্শাইয়া মুফাসসিরিন একরামে লেখেন, জান্নাতের নারী হল বিনা মেহনতে জান্নাত চাইছ, আর দুনিয়ার নারী মেহনত করে জান্নাত চাইছে, এই কারণে হেরা তোমরা সর্দার। দুনিয়াতে যদি কোন স্বামী স্ত্রী দুজন পরকালে জান্নাতি হয় আর দুজন একত্রে থাকতে চায়, একত্রে থাকার সুযোগ দেওয়া হবে। তবে স্ত্রীর যদি আমল বেশি হওয়ার কারণে উগ্রে জান্নাত যায়, আর স্বামীর নেক আমল কম হওয়ার কারণে নিচের জান্নাত যায়, সে তো একত্র থাকার ব্যবস্থা নষ্ট গেল। এখন তারা আবার একত্র করতে গেলে ব্যবস্থা দুইটা, একটা হল স্ত্রীরে উপরের জান্নাতটা কি লামাইয়া, আর একটা হল স্বামীরে নিচের জান্নাতটা কি উঠাইয়া। আল্লাহর দরবারে খেউরে উঠাইয়া লামানি হয় না, আলামার থেকে উঠানি হয়। সুতরাং স্ত্রীরে উপরে জান্নাত থেকে লামাইয়া তারা একত্র করা হইত না, স্বামীরে নিচের জান্নাত থেকে উপরে উঠাইয়া তারা একত্র করা হইত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, জান্নাতের স্বামী স্ত্রীদের ঘরে সন্তান আদি জন্ম হইব নি, জান্নাতিরা সন্তান হইব নি? আল্লাহ রসুলের ফরমান, কোন জান্নাতিয়া যদি আল্লাহর কাছে সন্তান চাইত অবশ্যই হইত, কিন্তু মানুষ জান্নাত গেলে পরে মানুষের রুচি এমন হবে সন্তান জন্ম দিয়া এরারে লালন পালন করা মনে চাইত না, এই কারণে কোন জান্নাতি আল্লাহর কাছে সন্তান চাইত না, না চাওয়ার কারণে কোন জান্নাতির ঘরে সন্তান জন্ম দেওয়া হইত না। সন্তানের আগ্রু থাকার কারণে না মনে না চাওয়ার কারণে? মনে না চাওয়ার কারণে। জান্নাতের এরিয়া কত বড়? আল্লাহ রসুলে ফরমাই, সর্বনিম্ন স্তরের জান্নাতির বাড়ির এরিয়াটা 10টা দুনিয়ার সমান। এই ব্যাপারেও একটা ঘটনা আমি অন্যদিন আপনারা শুনাইছি, আজকে আবার স্মরণ করাই আনি। আল্লাহ রসুলে ফরমাইন, সর্বশেষে যে লোকটা জান্নাত জাহান্নামটা কি ভাবিয়া জান্নাত লাগে। হে আল্লাহর কাছে কইব, আল্লাহ আমার তো যে পাপ লইয়া তোমার দরবার হাজিরা দিছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, গুনাহ কথা ছাড়িয়া দিয়া বাজে কথা বাজে আলাপ বাদ দিয়া আল্লাহর জিকির তসবি জিকির আজকার তসবি তাহলিল এবাদত বন্দেগীর মাধ্যমে এইরকম রোজাদারে একবার যে সুবহানাল্লাহ কয়, একটা সুবহানাল্লাহ শব্দের বদলা আল্লাহ তার জন্য বেস্ট একটা স্বর্ণের বদ দিয়া পারে। সেই ঘরের ভিতরে আল্লাহ তার জন্য এমন বিবি তৈরি করেন যে দিদির মুখের টুটির মধ্যে মেস্কাম্বরের সুগন্ধ, যে দিদির শরীরের ঘামের মধ্যে মেস্কাম্বরের সুগন্ধ, যে দিদির পেটের ভিতরে পেশাবা নাই পায়খানাও নাই মাসিক কিছু স্বাদের কথা রক্ত নেই, যেমন পবিত্র দিদি আমি একবার সুবাদাল্লাহ বলি নাই। আর তোমারই যার গানের মাঝে দুর্গন্ধ, টুটের টুতুর মাঝে দুর্গন্ধ, পেটের ভিতরে বেসালের মতো না ভাব, পাখানের মতো না ভাব, এটা সংগ্রহ করতে গেলে আমার একটা খেজুরের বিশি সংগ্রহ করতে, এটা কিনতে আমার একটা খেজুরের বিশি সংগ্রহ করতে যে কষ্ট লাগবো, আমার একবার সুবাদাল্লাহ বলতে এত কষ্ট লাগে না। ওই সিদ্ধান্তটি বুঝিয়েছিলি, এই সিদ্ধান্তটি বেশি হইলে কি মনে চাইলে এসো না গেলে এলাকা দিন, এই সিদ্ধান্তটি বেশি জানলে আমি একবার সুবহানাল্লাহ বলে পবিত্র দিদি ভাই, আর তোমার অপবিত্র ধরে কিনতে গেলে একটা খেজুরের বিশি সংগ্রহ করতে আমার যে পরিশ্রম হবে একবার সুবহানাল্লাহ করতে আমার অত পরিশ্রম হবে, এটা বুঝে একদিন মিলে গেছে আল্লাহ আকরবুল আলাম করে ওয়ালাহুম ফিহা আযওয়াজুম মুতাহহারা ওয়াহুম ফিহা খালিদুন, যারা বেদুন কাফির নয়, যারা নাফরমান নয়, যারা ইমানদার নেককার তাদের জন্য আল্লাহ তাআলা আলামিন জান্নাতে পবিত্র বিবিগণ নির্ধারণ করিয়া রাখেন। এই সমস্ত বিবিগণ কিছুদিনের জন্য নয়, চিরকালের জন্য আল্লাহ এই সমস্ত বিবিগণ তাদেরকে দান করে। আল্লাহ আপনারে আমরারে ইমানের সাথে সাথে নেক আমলওয়ালা হইয়া ওই জান্নাতের অধিকারী হওয়ার তৌফিক দান করে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা على خير خلق محمد وآله وأصحابه أجمعين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ তোমার কালামের মর্ম আমাদের বুঝার তো সিদ্ধান করো, আল্লাহ তোমাদের কালা তোমার কালামের মর্ম অনুঘাতে আমাদের জীবন গড়ার তো সিদ্ধান করো, আল্লাহ রমজান পার হইয়া যাওয়ার আগে আগে আমাদের গুনাহ মাফ করো, আল্লাহ রমজান পার হইয়া যাওয়ার আগে আগে আমাদেরকে জাহান্নাম থেকে নজর দাও, যেভাবে তওবা করলে গুনাহ মাফ হইয়া যায় সেইভাবে তওবা করার তো সিদ্ধান করো, ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وسبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين امين برحمتك يا ارحم الراحمين